আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1147, আল্লাহ কা পয়গাম, ইনসানো কে নাম। ইয়ে আল্লাহ কা খত হ্যায় জো আসমানো সে আয়া হ্যায়। বহুত ধ্যান সে সুনিয়ে আল্লাহ তালা ক্যা কহতে হ্যাঁ। তুসব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহ তালা কি পাকি বয়ান করতে হ্যায় সাতু আসমান ওর জমিন ওর জো উনমে হ্যায়। সব আল্লাহ কি পাকি বয়ান করতে হ্যাঁ, সব জিতনি মখলুক হ্যায় সব। আগে ফরমাতে হ্যায় ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। আর কোই চিজ এইসি নেহি জো তারিফ কে সাথ উসকি পাকি বয়ান না করতি হো। আপকা মোবাইল জো হাত মে হ্যায় না, ও ভি আল্লাহ কি পাকি বয়ান করতা হ্যায়। আপকি ঘড়ি, আপকি চুড়িয়া, আপকা মকান, আপকি চাদর, জো ভি চিজ হ্যায়, টেলিফোন, হর মখলুক, হর চিজ, জমাদাত, জবাদ, নবাতাত, জানওয়ার, আপকা মকান, হর চিজ আল্লাহ তালা কি তারিফ বয়ান করতে হ্যায়, পাকি বয়ান করতে হ্যায়। আর কোই চিজ এইসি নেহি জো তারিফ কে সাথ উসকি পাকি বয়ান না করতি হো। মগর তুম এ ইনসানো, মগর তুম ইয়ানে হাম লোগ উনকি তসবীহ কো নেহি সমঝতে হো। ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবীহাহুম। হ্যাঁ, ইন্নহু কানা হালিমান গফুরা। বেশক ও আল্লাহ বুরদবার হ্যায়, বখশনে ওয়ালা হ্যায়। ইয়ে সূরা বনি ইসরাঈল কি আয়াতে মানে পড়ি হ্যায় জো, আর উসসে পহলে কি এক আয়াত হ্যায় সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা। আল্লাহ পাক আর বরতর হ্যায় ইসসে জো ইয়ে লোক কহতে হ্যায়, ইয়ানে জো আল্লাহ কো নেই মানতে। আল্লাহ তো বহুত বড়া হ্যায়, বহুত বড়া হ্যায়। খুলাসা কালাম, থোড়ি সি তশরীহ মানে করি লি হ্যায় আর সুন লিজিয়ে। হর মখলুক আল্লাহ কি পাকি বয়ান করতি হ্যায়। হাদিস শরীফ মে আতা হ্যায় কে জানওয়ারো কে সাথ আচ্ছা মামলা করো, উটনিও কে সাথ আচ্ছা মামলা করো। কবি কবি উটনি জ্যাদা তসবীহ পড়তি হ্যায় সওয়ার হোনে ওয়ালে কে মুকাবলে মে। আপকি কার জো হ্যায় ও জ্যাদা তসবীহ পড়তি হ্যায়, কার ওয়ালা গাফিল হ্যায় লেকিন কার জিক্র কর রহি হ্যায়। ইয়ে জেহন মে কে আপকি সাইকেল ইয়ে জ্যাদা জিক্র কর রহা হ্যায় কল। হর মখলুক, ইয়ে মেরা পয়েন্ট জেহন মে রাখনা, হর মখলুক আল্লাহ কি পাকি বয়ান করতি হ্যায়, হমে ভি আল্লাহ কি পাকি বয়ান করনি চাহিয়ে। আব কর লিজিয়ে মেরে সাথ আল্লাহ কি পাকি, ফোরন পড় লিজিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়ে আল্লাহ কি পাকি হো গই। আর এক পাকি জো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে বাতাই কি আপনি ঔলাদ কো সিখাও, ও ভি মেরে সাথ উর্দু মে পড় লো, চলো আরবি মে ভি পড় লো, সুবহানাল্লাহি মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ কি পাকি আসমান আর জমিন কে দরমিয়ানি হিসসে কো ভর কর, জিতনে আসমান হ্যায় আর জমিন কে দরমিয়ান কা হিসসা সব ভর কর হাম আল্লাহ কি পাকি বয়ান করতে হ্যায়। ইসি তরিকে সে আল্লাহ কি তারিফ বয়ান করতে হ্যায়, ইসি তরিকে পর আল্লাহ কি বড়াই বয়ান করতে হ্যায়। এ আল্লাহ হামারে ইস তরি পাকি বয়ান করনে কো তু কবুল ফরমা। আমিন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।